بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من نفس عن مسلم كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة، ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة، ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة، والله في عون العبد ما كان العبد في عون أخيه. رواه مسلم. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের দুনিয়ার কষ্টসমূহতে কোন কষ্ট, দুনিয়ার বেদনা চিন্তাসমূহ হতে কোন চিন্তা দূর করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের বড় বড় বিপদ আর চিন্তাসমূহ হতে একটি চিন্তা আর বিপদ তার দূর করে দিবেন। স্পষ্ট হয়েছে কিনা? যদি কোন মুসলমানের সাহায্য করেন পৃথিবীতে, তার একটা ক্লেশ দূর করে দিলেন, দুঃখ বেদনা দূর করে দিলেন, কেয়ামতের দিন আল্লাহ পাক আপনার দুঃখ আর বেদনা ওইরকম কেয়ামতের দিনের দুঃখসমূহ হতে একটি দুঃখ আপনার থেকে দূর করে দিবেন। তাই মুসলমানের উচিত যথাসাধ্য আরেকজন সহযোগিতা করবে, পথ বন্ধ করবে না, পথ সহজ করে দেওয়ার চেষ্টা করবে, দুঃখ বেদনা দূর করার চেষ্টা করবে। কিন্তু তুমি দুনিয়ার লাভ, হালকা লাভ করার জন্য দশ রিয়াল আর বিশ রিয়াল একশো রিয়াল হ্যাঁ মানুষের পথে তুমি কাটা ফেলে দাও, তো অবস্থা কি হবে? এরকম হচ্ছে কিনা? কি বলবো, আপনারা নিজেরাই দেখেন। হে মুসলিম, ভয় করো আল্লাহকে, মানুষের পথ সহজ করে দাও, মুসলমানকে সাহায্য করো, মুসলিমের কষ্ট ক্লেশ দূর করার চেষ্টা করো, পথে বাধার সৃষ্টি করো না। যদি তুমি মুসলিমের পথে বাধার সৃষ্টি করো, আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার পথে বাধার সৃষ্টি করবেন। দুনিয়াতে যদি রব্বুল আলমিন তোমাকে ঢিল দেন, তাহলে আখেরাতে যদি আল্লাহ পাক ঢিল না দেয়, যদি আল্লাহ পাক মাফ না করে, তাহলে তো তুমি শাস্তির উপযোগী। তাই মুসলিম, তুমি ভয় করো আল্লাহকে, মুসলমানের বেদনা দুঃখ ক্লেশ বিপদ দূর করার চেষ্টা করো, পথে দুনিয়া পাওয়ার জন্য পথে বাধার সৃষ্টি করো না, তুমি সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করো। এরপরে পরের অংশ এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তির পথ সহজ করে দেয়, অসচ্ছল, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার পথ সহজ করে দিবেন। আপনারা আগের বাক্য ছিল অন্যরকম আর বর্তমানে এটা আরেক রকম, তাই না? অসচ্ছল বলতে টাকা পয়সার দিক দিয়ে, হয়তো সে আপনার কাছে এসেছে, তার প্রয়োজন, আপনি দেখলেন লোকটি সৎ আর দিলেন, ঋণ দিয়েছেন, পরবর্তীতে সে কিছুদিন পর এসে বলল আমি আপাতত দিতে পারিনি, আমাকে একটু সময় দিন, অবকাশ দিন, আরো 15 দিন দিন, আরো এক মাস, কিন্তু আপনি সুযোগ বুঝে বললেন কি এখন না, এরকম হয় না, আগে তো দিয়েছি ঠিকই, কিন্তু এখন কিন্তু কিছু দিতে হবে, বলেন তো এটা কি হলো? জায়েজ না জায়েজ? হারাম তো। সুদ হারাম কিনা? আচ্ছা, ঘুষ হারাম কিনা? অফিসিয়ালি কাজ করাবে, যে কোনো কাজ, আপনি পথে বাধা সেজে বললেন না কিছু দিন তাইলে আমি দেব, কাজ করিয়ে দেব তাড়াতাড়ি, এটা কি হবে? সুদ এটা হচ্ছে ঘুষ, হ্যাঁ এটা হলো ঘুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। তবে কথা হলো, কেউ যদি এখন দেখছে, যেমন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ওই লোকজন বিভিন্ন জায়গায় অফিসিয়ালি কাজ করাতে যায়, বাংলাদেশ মনে করেন বাংলাদেশি কাজ, আমরা বাংলাদেশি জাতি হিসাবে জাতীয়তার পরিচয় পাওয়ার জন্য, পরিচয়পত্র পাওয়ার জন্য আপনি কাজ করছেন, তো আপনি এবারে ঘুষ নিয়ে কাজ করছেন, বলছেন হবে না, কিছু না দিলে হবে না, এত তাড়াতাড়ি হয় না, ঘুরে ঘুরে অনেক সময় লাগবে, ঠিক না, আর না পথে বাধার সৃষ্টি করে। এখন সে কি করলো, আরেকটা লোক সে দেখলো অল্লাহ বড় মুসিবা, আমার হকে হয়তো আবার ফাঁসি দিবে, তো কি করবো এখন, বিপদের সম্মুখীন হয়ে, তো সে যদি বিপদের সম্মুখীন হয়ে দে এরকম করে দেয় ঘুষ, কি করবে, না দিলে মুশকিল, বিপদে পড়ে যাবে, হয়তো আল্লাহ তাকে মাফ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু তোমাকে তো মাফ করার কথা নয়, তোমার উপর লানত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতার উপর। এবার রয়ে গেল ঘুষদাতা, যে সে যদি ঠেকায় পড়ে দেয় তো আর কি করা যাবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপর সাদ্দাতিত পূজা রাখেন না, কিন্তু আমাদের সকলকে সচেতন থাকা দরকার, একজন আরেকজনের সহযোগিতা করব, ঘুষ নেব না, ঘুষ নেবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দিবেনও না, যদি মহা মুশকিল তাহলে সেটা আরেক কথা, আর না ঘুষ দিতে নাই, এত তাড়াতাড়ি কেন দিবেন ঘুষ। মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারা আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দুবার সাদাকা দেয়, করজ দেয়, দুবার করজ দেয়, তাহলে আল্লাহ পাক এই সম্পদটা, এই মালটা সম্পূর্ণরূপে সাদাকা করার সওয়াব দান করবেন। এর উদাহরণ যেমন, এক ব্যক্তি আপনার কাছ থেকে ধার নিল, তারা প্রথমবার, দ্বিতীয়বার এসে বলছে ভাই আমি সময় আর একটু সময় দিন, সাহ তাহলে দুইবার দেওয়া হলো না, এই অবস্থায় রব্বুল আলামিন আপনাকে এই মালটা সম্পূর্ণরূপে সদকা করে দেওয়ার সওয়াব দান করবেন। আর যদি ওইরকম সুযোগ বুঝে, না না 1,000 রিয়াল হবে না, আগামী মাস পর্যন্ত অসুবিধা নেই, 50 রিয়াল বাড়িয়ে দিবেন, বেশি না, অথবা 100 রিয়াল, তাই না, আর যদি বলে অর্ধেক মুশকিল হারাম, ওমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারা আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাই আমরা সবাই সত্যিকারের মুসলমান হওয়ার চেষ্টা করব, সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করি, মুসলিমকে সহযোগিতা করার চেষ্টা করি, এরকম না সুযোগ বুঝে কাজ হারাম। আল্লাহ কয়দিনের জিন্দেগি বলেন তো, জিন্দেগি কয়দিনের, কয়দিনের জীবন, যখন মারা যাবেন তখন তো সব শেষ, এইসব ধোঁকাবাজি আর প্রতারণামূলক কার্যক্রম সব শেষ, মুনাফিকি স্বভাব, মুনাফিকি স্বভাব আল্লাহ পাকড়াও করবে, কারণ মুনাফিকি স্বভাব কেন বললাম, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি থালাথ, মুনাফিকের আলামত তিনটা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাফি করে, আমানত তার কাছে রাখা হলে আমানতের খেয়ানত করে, এটা কিসের আলামত, মুশকিল, আল্লাহ হেফাজত করুন। তাই আমরা সবাই চেষ্টা করব আমাদের মধ্যে যেন মুনাফিকি কোনো গুণ না থাকে। আচ্ছা বড় মুনাফিকি কোনটা, বড় মুনাফিকি মনে হচ্ছে কুফরি আর মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না, মনে কুফরি আর মুখ দিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু মনে নাই, মুখ দিয়ে কি বলেন ভাই আমি কি আপনাদের সাথে নাই মসজিদে সবার আগে, হ্যাঁ কিন্তু মনে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, মনে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো মুনাফিক, বড় মুনাফিক ও কাফের, না ফি মুসলিম, নামাজ 10,000 বার পড়ুক মুসলমান না, আচ্ছা, এরকম কিছু লোকের মুনাফিকি স্বভাব রয়েছে, যেমন যখন সেন্টারে আছে কোরআন সুন্নাহর অনুসারী, আর বাইরে গেলে বেদাতি, আছে কিনা? একজন দুইজন না বেশি? খালি আপনি সেন্টার, মসজিদ, সৌদি আরব, বাংলাদেশ, আমেরিকা, যে কোনো জায়গায় যাবেন, সব সময় সুন্নতের উপর থাকার চেষ্টা করবেন। কারণ আপনাদের নবী কয়জন বলেন? আখেরি নবী নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব কয়জন? মমতাজ। দিন কয়টা? তো আপনি কেন সৌদি আরব থাকলে একরকম দিন, আর বাংলাদেশ গেলে আরেক রকম দিন, এরকম কেন? দিন সব জায়গায় একটা হবে। ইমান তাজা করলে আল্লাহ আপনাকে দিনের উপর চলার তৌফিক দান করবেন, সহজ করে দিবেন। ইমান যদি তাজা হয়, আর ইমান নড়ে বলে আল্লাহ ইজ্জত কেল রে, ইজ্জত কেল রে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়ার ইজ্জত বড় না আখেরাতের ইজ্জত বড়? এটা বিষয় আছে সবার তো। দুনিয়ার ইজ্জতের জন্য তুমি কেন নবী সুন্নাহ ছাড়বে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি? দুনিয়ার ইজ্জতের জন্য তুমি কেন বেদাত করবে? দুনিয়ার ইজ্জতের জন্য তুমি কেন বেদাতি দল করবে? বেদাতি পার্টির সাথে তোমার কেন সম্পর্ক হবে? কথা বুঝতে পারছেন ভাই? তাই বুঝো, আমল করার চেষ্টা করো। তুমি জানো এই পার্টিতে গেলে দল শিরিক, বেদাত, আল্লাহ নাফরমানি সবটাই মৌজুদ, সুন্নতও মৌজুদ, বেদাতও মৌজুদ, সবকিছু। তো এর সাথে থাকা যায়? ভালো করে বুঝবে। তুমি বুঝতে পারছ? কোন কোন পার্টির কথা আমি বলি না, প্রকাশ্যে এইসব দর্শে আলহামদুলিল্লাহ, কিন্তু আকিদা সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা হয় তো আপনারা বুঝতে পারেন না, কেন গ্রুপের কথা বলবেন? আমাদের দল একটাই, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوا وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ। আল্লাহ বলেন আমার পথ একটা, এটাই হচ্ছে আমার পথ, সরল পথ, সোজা পথ। অতএব তোমরা এই পথ ছেড়ে অন্যান্য পথের অনুসরণ করবে না। যদি অন্য পথের অনুসরণ করো, সিরাতে মুস্তাকিমের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরণ করো, তাহলে ওইসব পথ তোমাদেরকে সৎ পথ থেকে সরিয়ে না হক পথে নিয়ে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। তাহলে আল্লাহর পথ কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সোজা পথ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাহ, হাদিসটি হাসান, একটা রেখা টানলেন, একটা রেখা মাঝে, এরপরে ডানে বামে, ডান দিকে দুইটা টানলেন, বাম দিকে দুইটা টানলেন, বললেন এই পথ হচ্ছে যেটা মাঝের পথ, এটা হচ্ছে সোজা পথ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই পথ হচ্ছে জান্নাতের পথ, আর বাকি বাকি চারটা, ডান দিকে দুইটা, বাম দিকে দুইটা, এগুলো সিরাতে মুস্তাকিম না, এগুলো হচ্ছে অন্য পথ। তারপরে এই আয়াতটি পাঠ করলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوا وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ। সেদিন হয়তো গতকালকে কোন এক ব্যক্তি দুবাই থেকে প্রশ্ন করেছে দোয়া করা সম্পর্কে, হাত তুলবো কোন সময় না, তো আমি বলে দিলাম যে হাত তোলা সুন্নাহ, দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি দুহাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহর লজ্জা লাগে, কিরকম তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? কিন্তু এটা কি সব সময়? না। যেমন আত-তাহিয়াত পড়ার পরে আমরা দোয়া করি কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। দোয়া করো কিনা? আচ্ছা, সূরা ফাতিহা পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কত সুন্দর দোয়া। হাত তুলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হাত তুলেন, তুলেন না, কেন তুলেন না? অথচ তো দোয়া এই সময়, কারণ এটি নবীর তরিকা নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার তরিকা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। আচ্ছা বলেন তো, সালাম ফিরাবার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার দোয়া করেছেন কিনা? আপনারা এর পূর্বে শুনেছেন, আস্তাগফিরুল্লাহ তিনবার পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আরো দোয়া পড়েছেন তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো হাত তুলেননি, তো আপনি কেন তুলবেন? ব্যাপারটা বুঝতে পারছেন? জীবনে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাবার পর হাত তুলেননি, একাও তুলেননি, সবাইকে নিয়েও তুলেননি, একাও তুলেননি আর জমাতবদ্ধভাবেও তুলেননি। অতএব যদি আমি হাত তুলি তাহলে বুঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ত্রুটি করেছেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন না, তো আপনি যদি তুলেন, আচ্ছা আপনি আপনার বাবার আগে আগে যেতে পারবেন? বেয়াদবি না এটা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যদি তুলেন তাহলে কিরকম বেয়াদবি হয়? কথা বুঝতে পাচ্ছেন? এই সময় তুলো না হাত। এরকম যেসব স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিন্তু হাত তুলেননি, আপনি হাত তুলবেন না। আর আমভাবে যেসব জায়গায় আপনি দোয়া করবেন আপনার নিজ পক্ষ থেকে, মাফি মুশকিল, আপনি হাত তুলেন, মন চেয়েছে একা একা হাত তুলেন, কিন্তু যেসব ইবাদাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর নিজে বলেছেন এরকম করো আর এরপরে হাত তুলেননি, আপনি ওই সময় তুলবেন না। কথাটা স্পষ্ট কিনা? খুতবার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় দোয়া করেছেন, দোয়া করতেন, প্রমাণিত আছে। মজলিসেও দোয়া করতেন, প্রমাণিত আছে, হাত তুলতেন না, তো আপনি কেন তুলবেন? তো যে প্রশ্ন করেছে সে বুঝদার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খারাপ না। আর একটা লোক লিখেছে, বলছে আপনি যখন উত্তর দিবেন আগে দেখবেন সে কোন তরিকার লোক। বলেন তো কোন তরিকা? আমাকে কি কেন বলবো আমি কোন তরিকা মরিকা? আমি তাকে বললাম, আমি বললাম কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করলাম, তো এখানে আবার কোন তরিকা? আমাদের তো তরিকা একটাই, তো আবার কোনটা তরিকা? আবার কোন পীর ফকিরের দলিল হবে আর কি? আল্লাহু আলাম, আল্লাহ হেদায়েত দিন, হেদায়েতের মালিক। তো আপনারা জড়তা, মানে আপনাদের মধ্যে জড়তা যেন না থাকে। জড়তা থাকলে মানুষ হক কবুল করে না, হক মানে না, জড়তা দূর করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, এই গেল এক অংশ এই হাদিসের। ওয়ামাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কেউ কোন অসচ্ছল ব্যক্তির পথ সহজ করে দেয়, আল্লাহ দুনিয়া এবং আখরাতে তার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। বুঝলেন আপনি অসচ্ছল বলতে কি? এর পূর্বে বলেছি, এরপরের অংশ এই হাদিস, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ পাক তার দোষ দুনিয়া এবং আখরাতে ঢেকে রাখবেন। আচ্ছা, এটা কিন্তু সবার জন্য না। যে লোকটি ভালো, হ্যাঁ, নেক আমল করে, ভালো, দোষ নাই, বাই চান্স দোষ হয়েছে আর ওটা সে গোপন রাখার চেষ্টা করে, আপনি সুযোগ পেয়েছেন দোষ, হ্যাঁ, প্রকাশ করলেন, এটা হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? আর যে প্রকাশ্যে গুণা করে ওটা দোষ ডেকে রাখবেন কিন্তু কিরকম? সবসময় অপরাধী, আল্লাহ নাফরমানি করে, নামাজ পড়ে না, প্রকাশ্যে গুণা হচ্ছে কিনা? মসজিদে যায় না, ধূমপান করে, আলাতুল, আর আরেকটা আছে কুকু আছে, ওই আরেকটা খায়, ওটা কি বলে, ওটা জর্দা, এরকম এরকম করে খায় না? হ্যাঁ, যায় তামাক, অথবা যাই বলেন, গুল বলেন। আচ্ছা, এইগুলো আর কি খায়? আরো কত কিছু আছে, জুয়া খেলা, এই সেই, সে তো প্রকাশ্যে করছে, এখানে আর দুষ ঢাকবে কিরকম? তো দুষ ঢাকবে কার? যে মানুষ, যে মুসলিম ভালো লোক, সাধারণত শয়তান তো সবার সাথে আছে, পদস্কলিত হয়ে গেছে, এইটা নিয়ে এই বস। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে ভালো লোকের দোষ দেখে রাখা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব, বুঝতে পারছেন? আর যে প্রকাশ্যে নিজে গুণা করে, এটা কি করবেন? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের সকলকে আল্লাহ পাক মাফ করবে, তবে ওই লোকটিকে মাফ করবে না যে প্রকাশ্য গুণা করে। কিরকম বলেছেন, যেমন রাতে গুণা করলো আর দিনে বলে বলে বাড়ালো, মানে এটা একটা একটা উদাহরণ। আর বাকি যে সরাসরি দিনেই কাজ করে গলত, ওখানে আর কি ওখানে মাফ করবেন কিরকম? তাই মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার মানে হলো ওই মুসলিম যে ভালো, কারণ তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের কথা বলেছেন, তাহলে মুসলিম তো ভালোই হয়। মুসলিম টি কি গলত গলত হয়? না, মুসলিম বাই চান্স ভুল হয়ে গেছে, আপনি দেখতে পেয়েছেন ঢেকে রাখবেন। তবুও যদি মুশকিল কবির আপনাদের মুশকিল, তাহলে ওকে আলাদাভাবে নিয়ে তার দুষ্প্রকাশ না করে তাকে নিয়ে বিশেষভাবে আলাদা করে নিয়ে তাকে উপদেশ দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরের অংশ হাদিস, ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানা আল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। আপনি যেটাই এই হাদিসটি গুরুত্বপূর্ণ সহজ আপনারা শুনতে পান, ওলামারা বলেন, মুহাদ্দিসিনরা আলোচনা করেন, কিন্তু মানা হচ্ছে আসল জিনিস, শুধু শুনলে হবে না, মানতে হবে। যত সাধ্য এক ভাই আরেকজনকে সাহায্য, আরেক ভাইকে সাহায্য করব, কিন্তু সুযোগ বুঝে মনে হয় এখন আদাম পেয়েছি আলহামদুলিল্লাহ 1000 রিয়াল কামাই হয়ে যাবে, কোনো ফায়দা নাই, বরকত নাই, এক জিরো। আর যদি আপনি দেখেন পয়সা হয়ে গেছে বেশি, দেখবেন শান্তি নাই, শান্তি নাই। হালাল কামাই অল্প বারাকা, আপনি নিজেই দেখবেন, আমি না, আজকে থেকেই আপনি পরীক্ষা করেন। হালাল কামাই অল্প শান্তি, হারাম কামাই অনেক, হয়তো বিল্ডিং বিল্ডিং বসবা, কিন্তু আন্তরিক জ্বালা যায় না, মৌত পর্যন্ত যাবে না। আর বাকি তো মৌতের পরে যে কি শুরু হবে আল্লাহ আলাম, আল্লাহ যদি মাফ না করে। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা লাহমিন নাবাতা সুহতান ফান্নার আওলা বিহি, শরীরের যে গোশতের টুকরা হারাম গেজা দ্বারা গজালো, এর জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট অথবা বেশ উপযোগী। তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের সকলকে হালাল কামাই করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ যা আলোচনা করলাম শুনলাম এ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দাও, শিরিক বিদাত থেকে বাঁচার তৌফিক দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর চলার তৌফিক দান করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমাদেরকে চলার তৌফিক দান করো, বেদাত থেকে বাঁচার তৌফিক দাও, ইয়া রব শিরিক থেকে বাঁচার তৌফিক দাও, তোমার সব রকমের নাফরমান থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের মা বাবাকে নেক বানাও, আমাদের মা বাবাদেরকে নেক বানাও, আমাদের মা বাবাদের উপর রহম করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইরহামহুম কামা রব্বাউনা সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।